চোখে চোখে কথা হলো, যেতে যেতে দুজনাতে দেখা হলো, মনে মনে জানা জানি হয়ে গেল, আর কেন লুকোচুরি খেলা খেলো। চোখে চোখে চোখে চোখে কথা হলো, যেতে যেতে দুজনাতে দেখা হলো, মনে মনে জানা জানি হয়ে গেল, আর কেন লুকোচুরি খেলা খেলো। জীবনে কত কি যে হয় সময় সময় সময় সময়, এই জীবনে কত কি যে হয় সময় সময় সময় সময়। চোখে চোখে চোখে চোখে কথা হলো, যেতে যেতে দুজনাতে দেখা হলো, মনে মনে জানা জানি হয়ে গেল, আর কেন লুকোচুরি খেলা খেলো। যেতে যেতে যেতে আস্তাই মনে হলো দুজনাতে কেন এই দেখা হলো চোখে চোখে কথা কেন বলা হলো আশা যদি বুকে এসে ফিরে গেল এই জীবনে কত কি যে হয় সময় সময় সময় সময় এই জীবনে কত কি যে হয় সময় সময় সময় সময় এই জীবনে কত কি যে হয়।